উচ্চ মাধ্যমিক ব্যবসায় নীতি ও প্রয়োগ, দ্বিতীয় পত্র, ব্যাংকিং ও বিমা, মোহাম্মদ খালেকুজ্জামান। তৃতীয় অধ্যায়, ব্যাংকের শ্রেণী বিভাগ, এর বাকি অংশ, পৃষ্ঠা 57। 3.11, একক ব্যাংকিং ও শাখা ব্যাংকিং এর মধ্যে পার্থক্য, ডিফারেন্সেস বিটুইন ইউনিট ব্যাংকিং অ্যান্ড ব্রাঞ্চ ব্যাংকিং। একক ব্যাংক ও শাখা ব্যাংক উভয়ই ব্যাংকিং ব্যবসায় নিয়োজিত আর্থিক মধ্যস্থ কারবারি প্রতিষ্ঠান, তাই কার্যগত দিকে উভয়ের মধ্যে যথেষ্ট মিল বিদ্যমান। তবে ব্যাংকিং ব্যবস্থার যে পার্থক্য হেতু উভয়ের প্রকৃতি, গঠন, পদ্ধতি, কাঠামো ও কার্যক্রম পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট পার্থক্য রয়েছে, নিম্নে এসব পার্থক্য তুলে ধরা হলো। পার্থক্য গুলো এখানে টেবিল আকারে দিছে, টেবিল তিনটা রো করছে। প্রথম রোতে আছে পার্থক্যের বিষয়, দ্বিতীয় রো হলো একক ব্যাংকিং, তৃতীয় রো শাখা ব্যাংকিং। পার্থক্যের বিষয় এক, প্রকৃতি। একক ব্যাংকিং, একক ব্যাংক ক্ষুদ্রায়তন প্রকৃতির প্রতিষ্ঠান। শাখা ব্যাংকিং, শাখা ব্যাংক অনেক বৃহদায়তন প্রকৃতির হয়ে থাকে। পার্থক্যের বিষয় দুই, গঠন পদ্ধতি। একক ব্যাংকিং, একক ব্যাংক আয়তনে ও মূলধনে ছোট সব বলে সহজে গঠন করা যায়। শাখা ব্যাংকিং, শাখা ব্যাংক বৃহৎ আয়তন প্রতিষ্ঠান, বিধায় এর গঠন পদ্ধতি তুলনামূলকভাবে জটিল ও সময় সাপেক্ষ। তিন, উপাত্ত ও প্রচলন। মার্কিন যুক্তরাষ্ট্রে একক ব্যাংকের উৎপত্তি এবং সেখানে অদ্যাবধি এর প্রচলন অধিক হারে দেখা যায়। শাখা ব্যাংকের উৎপত্তি স্থল হলো যুক্তরাজ্য এবং সারা বিশ্বে এর প্রচলন আছে। চার, মালিকানা। একক ব্যাংক সাধারণত এক মালিকই অংশীদারি বা প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে গঠিত হয়। শাখা ব্যাংক অধিকাংশ ক্ষেত্রে যৌথ মূলধনী কোম্পানি হিসেবে গড়ে ওঠে। পাঁচ, কাজের আওতা। একক ব্যাংকের কাজের আওতা কোনো নির্দিষ্ট স্থানে প্রতিষ্ঠিত একটি অফিস এবং তৎসংলগ্ন সীমিত এলাকার মধ্যে সীমাবদ্ধ। শাখা ব্যাংকের কাজের আওতা দেশের মধ্যে বিভিন্ন অঞ্চলে এমনকি বিদেশেও বিস্তৃত থাকে। ৬, উপরি ব্যয়। একক ব্যাংকের ক্ষেত্রে প্রশাসনিক ও অন্যান্য ব্যয় তুলনামূলকভাবে অনেক কম হয়। বৃহদায়তন ব্যাংক বিধায় শাখা ব্যাংকের ক্ষেত্রে প্রশাসনিক ও অন্যান্য ব্যয়ের পরিমাণ বেশি হয়। ৭, সিদ্ধান্ত গ্রহণ। একক ব্যাংকিং ব্যবস্থায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়, শাখা ব্যাংকের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ বিলম্ব হয়। ৮, তারল্য। একক ব্যাংকের ক্ষেত্রে অন্যত্র হতে দ্রুত আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ না থাকায় একে অধিক তারল্য সংরক্ষণ করতে হয়। শাখা ব্যাংকের ক্ষেত্রে শাখাগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক বিরাজ করায় কোনো শাখা কম তারল্য বজায় রেখেও ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারে। ৯, মূলধন গঠন ও ঋণদান ক্ষমতা। ক্ষুদ্রায়তন প্রতিষ্ঠান বিধায় স্বভাবতই একক ব্যাংকের মূলধন গঠন ও ঋণদান ক্ষমতার শাখা ব্যাংকের তুলনায় কম। শাখা ব্যাংকের মূলধন গঠন ও ঋণদান ক্ষমতা তুলনামূলকভাবে অনেক বেশি। ১০, ঋণ নিয়ন্ত্রণের ভূমিকা। দেশে সামগ্রিক ঋণের পরিমাণ নিয়ন্ত্রণে একক ব্যাংকের ভূমিকা অতি নগণ্য। শাখা ব্যাংকগুলো ঋণের পরিমাণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। ১১, কার্য নিয়ন্ত্রণ। একক ব্যাংক ব্যবস্থায় ব্যাংকের ঊর্ধ্বতনের পক্ষে ব্যাংকের কার্যক্রম নিয়ন্ত্রণ সহজ, তবে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে একক ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ বেশ জটিল। শাখা ব্যাংকের ক্ষেত্রে প্রধান অফিসের পক্ষে দূর দূরান্তরের শাখাগুলো নিয়ন্ত্রণ বেশ কষ্টকর, তবে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে ব্যাংকগুলো নিয়ন্ত্রণ সহজ। ১২, মুনাফার পরিমাণ। একক ব্যাংকের মোট মুনাফা কম মনে হলেও বিনিয়োগকৃত মূলধনের তুলনায় তা অধিক হতে পারে। শাখা ব্যাংকের ক্ষেত্রে শাখাভিত্তিক মুনাফার পরিমাণ কম হলেও স্বভাবতই মোট মুনাফা একক ব্যাংকের তুলনায় বেশি হয়ে থাকে। ১৩, সুদের হারের সমতা। একক ব্যাংকের ক্ষেত্রে প্রতিটা ব্যাংক সুবিধা মতো সুদের হার নির্ধারণ করায় সারা দেশে সুদের হারে কার্যত কোনো সামঞ্জস্যতা থাকে না। শাখা ব্যাংকিং ব্যবস্থায় কোনো ব্যাংক যে সুদের হার নির্ধারণ করে সারা দেশে তাদের শাখাগুলো তা মেনে চলে, ফলে সারা দেশে সুদের হারে সমতা বজায় থাকে। 14. অর্থ স্থানান্তর। এরূপ ব্যাংক সরাসরি এক স্থান থেকে অন্য স্থানে অর্থ স্থানান্তর করতে পারে, এই জন্য অপর ব্যাংকের শরণাপন্ন হতে হয়। শাখা ব্যাংকগুলো তাদের শাখা নেটওয়ার্কের মাধ্যমে খুব সহজেই ও দ্রুততার সাথে দেশের অভ্যন্তরে ও বিদেশের যে কোনো স্থানে অর্থ প্রেরণ করতে পারে। 15. শ্রম বিভাগ। একক ব্যাংক ক্ষুদ্র প্রতিষ্ঠান হওয়ার কারণে শ্রম বিশেষীকরণ ও শ্রম বিভাগ তেমন ফলপ্রসূ হয় না। শাখা ব্যাংকের ক্ষেত্রে শ্রম বিশেষীকরণ ও শ্রম বিভাগের সুযোগ অনেক বেশি থাকে। 16. কর্মী সন্তুষ্টি। প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্য সীমিত হওয়ায় এক্ষেত্রে কর্মীদের সুযোগ সুবিধা কম হয়, এছাড়াও অন্যান্য সমস্যার কারণে কর্মী সন্তুষ্টি পরিমাণ এক্ষেত্রে কম থাকে। শাখা ব্যাংকিং এর ক্ষেত্রে কর্মীদের সুযোগ সুবিধা সাধারণত বেশি হয়, এছাড়াও নানান সুবিধার কারণে কর্মী সন্তুষ্টি অধিক থাকে। 17. বৈদেশিক বাণিজ্যের ভূমিকা। একক ব্যাংকের পক্ষে বৈদেশিক বাণিজ্যে সরাসরি কোনো ভূমিকা রাখা সম্ভব হয় না। শাখা ব্যাংক খুব সহজেই তার বৈদেশিক শাখা বা প্রতিনিধি ব্যাংকের মাধ্যমে বৈদেশিক বিনিময় সংক্রান্ত লেনদেন সম্পাদন করতে পারে। 18. কেন্দ্রীয় ব্যাংকের সাথে সম্পর্ক। একক ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকগুলোর পক্ষে কেন্দ্রীয় ব্যাংকের সাথে যোগাযোগ রক্ষা ও সম্পর্ক বজায় রেখে চলা সম্ভব হয় না। শাখা ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংকের প্রধান অফিসের সাথে কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যক্ষ যোগাযোগ ও সুসম্পর্ক বজায় থাকে। 19. অর্থনীতিতে ভূমিকা। একক ব্যাংক তার ক্ষুদ্রায়তনের ব্যবসায় কর্মকাণ্ডের দ্বারা সামগ্রিক অর্থনীতিতে তেমন কোনো ভূমিকা রাখতে পারে না। শাখা ব্যাংক তার ব্যাপক বিস্তৃত কার্যক্রমের দ্বারা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। 20. বিলোপ ও এর দায়। একক ব্যাংকের বিলোপ সহজ এবং সামগ্রিক অর্থনীতিতে এর দায় হবে তেমন উল্লেখযোগ্য নয়। শাখা ব্যাংকের বিলোপ অনেক জটিল ও সময় সাপেক্ষ বিষয়, এছাড়া জাতীয় অর্থনীতিতে এর দায়ভারও অনেক বেশি। প্যারা। উপরোক্ত পার্থক্যের আলোকে পরিশেষে বলা যায়, পরিচালনাগত সুবিধা ও স্থানীয় চাহিদা পূরণের অধিক সক্ষমতা ছাড়া আর সকল বিচারে শাখা ব্যাংক একক ব্যাংকের অপেক্ষা উত্তম বলে বিবেচিত। বৃহদায়তন ব্যবসায় জগতে সম্প্রসারিত ব্যাংকিং সেবা প্রদানে শাখা ব্যাংক উত্তম বিবেচিত হওয়ায় বিশ্বে এরূপ ব্যাংক ব্যবস্থাই অধিক জনপ্রিয়। ৩.১২ গ্রুপ ব্যাংকিং এর সংজ্ঞা। ডেফিনিশন অফ গ্রুপ ব্যাংকিং। যে ব্যাংকিং ব্যবস্থা একটি শক্তিশালী ব্যাংকের বা প্রতিষ্ঠানের অধীনে থেকে তার নির্দেশনা ও নিয়ন্ত্রণাধীনে কতগুলো ছোট ছোট ব্যাংক পরিচালিত হয় তাকে গ্রুপ ব্যাংকিং বলে। শক্তিশালী ব্যাংকে হোল্ডিং কোম্পানি এবং অধীনস্থ ছোট ছোট ব্যাংকগুলোকে সাবসিডিয়ারি কোম্পানি বলে। হোল্ডিং কোম্পানি শুরু থেকে সাবসিডিয়ারি ব্যাংকগুলো গঠন করতে পারে, অথবা পরবর্তীতে ছোট ব্যাংকগুলোর অধিকাংশ শেয়ার কিনে তাদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। এভাবে অধীন ব্যাংক ও হোল্ডিং কোম্পানি মিলে গ্রুপ ব্যাংকিং ব্যবস্থার সৃষ্টি হয়। একে হোল্ডিং ব্যাংকিংও বলা হয়। শেখর ও শেখর এর মতে শেখর, অ্যাকর্ডিং টু দ্য হোল্ডিং কোম্পানি ব্যাংকিং সিস্টেম, এ গ্রুপ অফ ব্যাংকস আর ব্রট আন্ডার ওয়ান সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট, অ্যান্ড দিস সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট এক্সার্টস কন্ট্রোল ওভার অল দি ইউনিটস। অর্থাৎ হোল্ডিং কোম্পানি ব্যাংকিং ধারণা অনুযায়ী এটা এমন এক ধরনের ব্যাংকিং পদ্ধতি যেখানে কতগুলো ব্যাংকে একটা কেন্দ্রীভূত ব্যবস্থাপনার আওতায় আনা হয় এবং এরূপ ব্যবস্থাপনা তার অধীন সকল ব্যাংকিং ইউনিটের উপর নিয়ন্ত্রণ ধরে রাখে। প্যারা একক ব্যাংক ব্যবস্থায় সম্প্রসারিত ব্যাংক সেবা সুবিধা প্রদানে যে সমস্যা পরিলক্ষিত হয় তা দূর করার জন্য 1930 সালে ব্যাংকিং যুক্তরাষ্ট্রে এই ধরনের ব্যাংক ব্যবস্থার উদ্যোগ ঘটে। এতে অধীন ব্যাংকগুলো নিজস্ব আইনগত সত্তা বা অস্তিত্ব বজায় থাকে এবং হোল্ডিং কোম্পানির আওতায় একে অন্যের সাথে জোটবদ্ধ হয়ে অনেকটা শাখা ব্যাংকের ন্যায় একে অন্যের সহযোগী হিসেবে কাজ করে। হোল্ডিং কোম্পানি এক্ষেত্রে কেন্দ্রীয় প্রতিষ্ঠানের অধীন ব্যাংকগুলোর পারস্পরিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা করে এবং নিয়ন্ত্রকের ভূমিকায় থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেয় ও সমন্বয় বিধান করে। অবশ্য শুধু একক ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রেই নয়, শাখা ব্যাংকিং ব্যবস্থাও এক্ষেত্রে একটি হোল্ডিং প্রতিষ্ঠানের আওতায় কতগুলো ছোট শাখা ব্যাংকিং প্রতিষ্ঠান গড়ে তুলে গ্রুপ ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা যায়। প্যারা উপসংহারে বলা যায় যে ব্যাংকিং ব্যবস্থায় একটা শক্তিশালী ব্যাংক বা গ্রুপ নিজ দায়িত্বে ছোট ছোট একাধিক ব্যাংক গড়ে তুলে নিজস্ব নিয়ন্ত্রণে তা পরিচালনা করে বা একাধিক ছোট ব্যাংকের অধিকাংশ শেয়ার কিনে নিয়ে তাদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, সেক্ষেত্রে নিয়ন্ত্রণকারী হোল্ডিং কোম্পানি ও অধীনস্থ ব্যাংক সমূহ মিলে যে ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে তাকে গ্রুপ ব্যাংকিং বলে। ভিন্ন সমীক্ষার গ্রুপ ব্যাংকিং এর বৈশিষ্ট্য, ফিচার্স অফ গ্রুপ ব্যাংকিং। একক ব্যাংকিং ব্যবস্থায় শাখা ব্যাংকিং এর সুবিধা অর্জনের তিন দশমিক তেরো গ্রুপ ব্যাংকিং এর বৈশিষ্ট্য, ফিচার্স অব গ্রুপ ব্যাংকিং। একক ব্যাংকিং ব্যবস্থায় শাখা ব্যাংকিং এর সুবিধা অর্জনের প্রচেষ্টায় গ্রুপ ব্যাংকিং ব্যবস্থার উৎপত্তি ঘটেছে। এই ধরনের ব্যাংকের যে সকল বৈশিষ্ট্য লক্ষণীয় তা নিম্নরূপ। এক, নেচার, প্রকৃতি। গ্রুপ ব্যাংকিং ব্যবস্থায় হোল্ডিং কোম্পানি ও সাবসিডিয়ারি ব্যাংক মিলে একটা গ্রুপ সৃষ্টি হয় যেখানে হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানিগুলোর অধিকাংশ শেয়ারের মালিক হওয়ায় নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখে। অন্যরা হোল্ডিং কোম্পানি নিয়ন্ত্রণে থেকে একে অন্যের সহযোগীর ভূমিকা পালন করে। দুই, অবজেক্টিভ, উদ্দেশ্য। এই ধরনের ব্যাংকিং এর উদ্দেশ্য হলো একক নিয়ন্ত্রণের আওতায় দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত একক ব্যাংক বা ছোট শাখা ব্যাংকগুলো নিয়ে একটা শক্তিশালী ব্যাংকিং নেটওয়ার্ক গড়ে তোলা, যাতে মক্কেলদের জন্য সম্প্রসারিত ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করা সম্ভব হয়। তিন, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ, ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল। এরও ব্যাংকিং এর ক্ষেত্রে অধীন ব্যাংকগুলোর পৃথক অস্তিত্ব ও ব্যবস্থাপনা বজায় থাকলেও সার্বিক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ দায়িত্ব বা কর্তৃত্ব হোল্ডিং কোম্পানির হাতে থাকে। অধীন ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের উপর হোল্ডিং কোম্পানির কর্তৃত্ব বজায় থাকায় এরূপ কোম্পানি যে নীতি বা পরিকল্পনা নির্দিষ্ট করে অধীন ব্যাংকগুলোর ব্যবস্থাপনা তা বাস্তবায়নের চেষ্টা চালায়। চার, হোল্ডিং কোম্পানির ধরন, নেচার অফ হোল্ডিং কোম্পানি। গ্রুপ ব্যাংকিং একক হোল্ডিং কোম্পানিকে ঘিরে আবর্তিত হয়। এরূপ কোম্পানি কোনো ব্যাংকিং প্রতিষ্ঠান হতে পারে আবার নাও হতে পারে। হোল্ডিং কোম্পানি ব্যাংক হলে তা ব্যাংক ব্যবসায়ের জন্য সহায়ক হয়, কিন্তু এরূপ কোম্পানি কোনো অব্যাংকিং প্রতিষ্ঠান হলে তাদের ক্ষেত্রে বিশেষ কিছু সমস্যা হয়ে থাকে। পাঁচ, সম্প্রসারিত কার্যক্রম, এক্সটেন্সিভ অপারেশন। হোল্ডিং কোম্পানির আওতায় যখন অনেকগুলো ছোট ছোট ব্যাংক একত্রিত হয় তখন এই সকল ব্যাংকের সম্মিলিত প্রয়াস ও কার্যক্রম একটি বৃহদায়তন কম প্রয়াসের জন্ম দেয়। ফলে এরূপ ব্যাংকের সম্মিলিত ঋণদান কার্যক্রম কনসর্টিয়াম লোন এর আওতায় বড় ধরনের ঋণদান ও বিনিয়োগ কার্যক্রমে অংশ নিতে পারে। এছাড়া আন্তঃব্যাংকিং লেনদেন এর কার্যক্রমকে আরও সহজ সংহত করতে পারে। ছয়, নাম ও সুনাম, নেম অ্যান্ড গুডউইল। গ্রুপ ব্যাংকিং ব্যবস্থায় অধীনস্থ প্রতিটি একক ব্যাংকে ভিন্ন নামে পরিচালিত হয়। অধীনস্থ ব্যাংক সময়ের শাখাগুলো তাদের নিজস্ব নামে পরিচিত হয়ে থাকে। তবে যেহেতু হোল্ডিং কোম্পানির সাবসিডিয়ারি কোম্পানি হিসেবে তাদের এদের পরিচিতি থাকে, তাই হোল্ডিং কোম্পানির সুনাম সুখ্যাতি এরূপ কোম্পানির নাম সুনামের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে। সাত, পৃথক সত্তা ও ব্যবস্থাপনা, সেপারেট সেপারেট এন্টিটি অ্যান্ড ম্যানেজমেন্ট। এ ধরনের ব্যাংকিং ব্যবস্থায় হোল্ডিং কোম্পানি ও সাবসিডিয়ারি কোম্পানি প্রত্যেকের নিজস্ব নাম, আইনগত পৃথক সত্তা ও ব্যবস্থাপনা থাকে। হোল্ডিং কোম্পানি শুধুমাত্র অধীনস্থ কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ও সেই সুবাদে ব্যবস্থাপনার ব্যবস্থাপনা পরিচালকের মতো পদ নিয়ন্ত্রণ করে। অন্যান্য সকল ব্যবস্থাপক পদে ও কার্যক্রমে ব্যাংকিং ব্যাংকের নিজস্ব সক্রিয়তা বজায় থাকে। প্যারা 3.14 চেইন ব্যাংকিং এর সংজ্ঞা ডিফিনিশন অফ চেইন ব্যাংকিং। যে ব্যবস্থার মাধ্যমে কতিপয় সমজাতীয় ব্যাংক নিজেদের মধ্যকার সহজ প্রতিযোগিতা এড়িয়ে পারস্পরিক সহযোগিতা ও সমঝোতার মধ্য দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে চেইন ব্যাংকিং বলে। একই ব্যক্তি বা গ্রুপ কর্তৃক অথবা সমমনা ব্যক্তিদের কর্তৃক এই ব্যাংকগুলো গঠিত পরিচালিত হওয়ায় ব্যাংকগুলোর মধ্যে স্বাভাবিকভাবে সহযোগিতা সম্পর্ক গড়ে ওঠে। প্যারা গ্রুপ ব্যাংকিং এর ক্ষেত্রে যেভাবে অধীনস্থ ব্যাংকের পরিচালনা পর্ষদে হোল্ডিং কোম্পানির অধিকতর কর্তৃত্ব বজায় থাকে এবং হোল্ডিং কোম্পানি অধীনস্থ ব্যাংকগুলোর আইনের বিধান মতেই নিয়ন্ত্রণ করে, এক্ষেত্রে তার সুযোগ থাকে না। এক্ষেত্রে প্রতিটা ব্যাংকের পৃথক নাম ও সত্তা থাকে এবং স্বতন্ত্র পরিচালনা বোর্ড থাকে, বোর্ড কাজ করে। অবশ্য সদস্য ব্যাংকগুলো পরিচালনা পর্ষদে মালিকানার কারণে একই ব্যক্তির প্রাধান্য বজায় থাকতে পারে। আবার এরূপ মালিকানাগত মিল না থাকার পরও সমমনা ব্যক্তিবর্গ পারস্পরিক কর্তৃত্বের স্বার্থে এ ধরনের ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে পারে। উভয় ক্ষেত্রে সহযোগিতা ও সমন্বয়ের বিষয়টিকে নিশ্চিত করার জন্য শিথিল ধরনের সমন্বয় বা নিয়ন্ত্রণ বোর্ড গঠন করা যায়। এরূপ সহযোগিতা সম্পর্কে আবদ্ধ ব্যাংকগুলোর সমন্বয়ে চেইন ব্যাংকিং ব্যবস্থা গড়ে ওঠে। এমসি ভেইস ভিএআইএসএস এরূপ ব্যাংকের বৈশিষ্ট্য সম্পর্কে বলেন, দ্য মেইন ফিচার্স অফ দ্য চেইন ব্যাংকিং সিস্টেম ইজ দ্য কন্ট্রোল অফ টু অর মোর ব্যাংকিং কোম্পানিজ বাই এ সিঙ্গেল পার্সন বাই মেম্বার্স অফ দ্য সেম ফ্যামিলি বি দ্য সেম গ্রুপ অফ পার্সনস থ্রু দ্য ওনারশিপ স্টক থ্রু কমন মেম্বারশিপ অন দ্য বোর্ড অফ ডিরেক্টর্স অফ দ্য ব্যাংক ব্র্যাকেট ইন্টারলকিং ডিরেক্টরেটিস আর আদারওয়াইজ। অর্থাৎ চেইন ব্যাংকিং পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য হলো এক্ষেত্রে দুই বা ততোধিক ব্যাংক একজন ব্যক্তি বা একই পরিবারের কতিপয় ব্যক্তি অথবা মালিকানার ভিত্তিতে বদ্ধ একদল শেয়ার হোল্ডার বা একাধিক ব্যাংক পরিচালনা বোর্ডের সদস্য বৃন্দ অথবা অন্যভাবে সৃষ্ট একটা গ্রুপ কর্তৃক পরিচালিত নিয়ন্ত্রিত হয়। প্যারা উপরোক্ত বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় দেশের বিভিন্ন স্থানে একাধিক ব্যাংক যদি পৃথক নামে একই গ্রুপ বা সমমনা গ্রুপ কর্তৃক গঠিত পরিচালিত হয় তবে তাকে চেইন ব্যাংকিং বলা হয়। ঊনবিংশ শতকের মাঝামাঝি এরূপ ব্যাংকের অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রে গড়ে ওঠে এবং বিংশ শতকের শুরুতে তা বিস্তৃতি লাভ করে। 1925 সালে এর এক পরিসংখ্যানে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে 133টি চেইন ব্যাংক ছিল এবং এদের অধীন ব্যাংকের সংখ্যা ছিল 933টি। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে যে সকল অঙ্গরাজ্যে স্টেট শাখা ব্যাংকিং ব্যবস্থা নিষিদ্ধ ছিল সেই সকল রাজ্যেই এ ধরনের ব্যাংক বিস্তৃতি লাভ করে। অবশ্য অর্থনৈতিক মহামন্দা গ্রেট ডিপ্রেশনের সময়ে এ ধরনের ব্যাংক অনেক ব্যাংকে বন্ধ হয়ে যাওয়ায় পরবর্তীতে এরূপ ব্যাংক আর জনপ্রিয়তা হারায়। গ্রুপ ব্যাংকিং ও চেইন ব্যাংকিং এর মধ্যে পার্থক্য। ডিফারেন্সেস বিটুইন গ্রুপ ব্যাংকিং এন্ড চেইন ব্যাংকিং। একক ব্যাংকিং ব্যবস্থা থেকে মূলত গ্রুপ ব্যাংকিং ও চেইন ব্যাংকিং ব্যবস্থায় ব্যবস্থার উদ্ভব ঘটেছে। উভয় ধরনের ব্যাংকিং এর ক্ষেত্রে একটা একক ব্যবস্থা গড়ে তুলে সম্প্রসারিত ব্যাংকিং কার্যক্রম পরিচালনার প্রয়াস লক্ষণীয়। ক্ষেত্র বিশেষ মিল থাকলেও উভয় ধরনের ব্যাংকিং এর মধ্যকার পার্থক্য সমূহ নিম্নে তুলে ধরা হলো। এখানে টেবিল আকার দেওয়া তিনটা রো করা হয়েছে, প্রথম তিনটা কলাম। প্রথম কলামে আছে পার্থক্যের বিষয়, দ্বিতীয় কলামে গ্রুপ ব্যাংকিং, তৃতীয় কলামে চেইন ব্যাংকিং। পার্থক্যের বিষয় এক, প্রকৃতি প্রতিষ্ঠানের প্রকৃতি। গ্রুপ ব্যাংকিং এরূপ প্রতিষ্ঠান সবসময় কোম্পানি সংগঠন হয়ে থাকে, সে কারণে একে হোল্ডিং কোম্পানি ব্যাংকিং নামেও অভিহিত করা হয়। চেইন ব্যাংকিং এরূপ প্রতিষ্ঠান এক মালিকানা অংশীদারি বা কোম্পানি যে কোনো ধরনের হতে পারে। প্রত্যেকের বিষয়ে দুই, উদ্দেশ্য। গ্রুপ ব্যাংকিং হোল্ডিং কোম্পানি কর্তৃক দেশের বিভিন্ন স্থানে পৃথক নামে সাবসিডিয়ারি ব্যাংক গঠন করে বৃহত্তর ব্যাংকিং প্রতিষ্ঠান গঠন এর লক্ষ্য। চেইন ব্যাংকিং নিজেদের মধ্যে প্রতিযোগিতা বন্ধ এবং সহযোগিতা আর সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বৃহৎ আয়তন ব্যাংকিং সুবিধা অর্জন এর লক্ষ্য। 3. মালিকানা গ্রুপ ব্যাংকিং এর ক্ষেত্রে অধীনস্থ ব্যাংকগুলোর অধিকাংশ শেয়ারের মালিকানা হোল্ডিং কোম্পানির অধীনে থাকে। চেইন ব্যাংকিং এর ক্ষেত্রে সদস্য ব্যাংকের মালিকানা একই গ্রুপ শেয়ার হোল্ডারদের বা বিভিন্ন বা ভিন্ন ভিন্ন শেয়ার হোল্ডারদের হাতে হতে পারে। 4. পরিচালনা পর্ষদ গ্রুপ ব্যাংকিং এর ক্ষেত্রে প্রতিটি ব্যাংকের পৃথক নাম ও অস্তিত্ব থাকলেও পরিচালনা পর্ষদের অধিকাংশ বা সকল সদস্য হোল্ডিং কোম্পানির নিয়োগ করে। চেইন ব্যাংকিং এর ব্যাংকের পৃথক নাম অস্তিত্ব ও পরিচালনা পর্ষদ থাকে, অবশ্য মালিকানাগত কারণে একই পরিচালনা বোর্ডের অনেক সদস্য অন্য ব্যাংকের পরিচালক হতে পারে। 5. পরিচালনা ও নিয়ন্ত্রণ গ্রুপ ব্যাংকিং এর ক্ষেত্রে প্রতিটা ব্যাংকের পৃথক পরিচালনা পর্ষদ থাকলেও আইনগতভাবে অধীনস্থ ব্যাংকগুলো হোল্ডিং ব্যাংকের নির্দেশনা মানতে বাধ্য থাকে। চেইন ব্যাংকিং এর ক্ষেত্রে প্রতিটি সদস্য ব্যাংক পরিচালনা ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে কারো নির্দেশ মানতে আইনত বাধ্য থাকে না। 6. জোটের প্রকৃতি গ্রুপ ব্যাংকিং এর ধরনের ব্যাংকিং ব্যবস্থায় হোল্ডিং কোম্পানির অধীন সাবসিডিয়ারি ব্যাংকগুলো গঠিত ও পরিচালিত হওয়ায় উভয় ধরনের ব্যাংক মিলে এক ধরনের আনুষ্ঠানিক জোটের সৃষ্টি হয়। চেইন ব্যাংকিং ব্যবস্থায় খুবই শিথিল ধরনের জোট সৃষ্টি হয়। একই গ্রুপ কর্তৃক একাধিক ব্যাংক গঠিত হলেও আনুষ্ঠানিক কোনো সম্পর্ক কার্যত থাকে না। 7. তহবিলের ব্যবহার গ্রুপ ব্যাংকিং এর ক্ষেত্রে প্রতিটি সদস্য ব্যাংকে স্বাধীনভাবে তহবিল সংগ্রহ ও ব্যবহার করতে পারে না, হোল্ডিং কোম্পানির নির্দেশ অনুসারে করতে হয়। চেইন ব্যাংকিং এর ক্ষেত্রে প্রতিটি ব্যাংক তার তহবিল ব্যবহারের বিষয়ে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। 8. সামর্থ্য গ্রুপ ব্যাংকিং এর ক্ষেত্রে হোল্ডিং কোম্পানির আর্থিক সামর্থ্য স্বভাবতই বেশি থাকে। চেইন ব্যাংকিং এর ক্ষেত্রে ব্যাংকিং এ ব্যাংকের আর্থিক সামর্থ্য সাধারণত সীমিত থাকে। নয়, বিলোপের সম্ভাবনা গ্রুপ ব্যাংকিং এর ব্যাংকের আর্থিক সামর্থ্য বেশি হওয়ায় এবং বিপদের মুহূর্তে হোল্ডিং কোম্পানি সাহায্য করা বিলোপের সম্ভাবনা কম থাকে। চেইন ব্যাংকিং এ ধরনের ব্যাংকের আর্থিক সামর্থ্য সীমিত হওয়ায় যে কোনো সময় বিলুপ্ত সম্ভাবনা থাকে। 10. পার্থক্যের বিষয়ে অর্থনৈতিক প্রভাব গ্রুপ ব্যাংকিং অর্থনীতিতে এরূপ ব্যাংকের প্রভাব বেশি থাকে। হোল্ডিং কোম্পানি ইচ্ছা করলে ফটকা কারবারের আশ্রয় নিয়ে বা অধীন ব্যাংকগুলোর তহবিল ইচ্ছা মতো স্থানান্তর করে অর্থনীতিতে নেতিবাচক ভূমিকা রাখতে পারে। চেইন ব্যাংক এ ধরনের ব্যাংকিং এ সদস্য ব্যাংকের সংখ্যা সাধারণত 2 বা 3 হওয়ায় এদের পক্ষে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হয় না। মিশ্র ব্যাংকিং এর সংজ্ঞা ডেফিনিশন অফ মিক্সড ব্যাংকিং আমানত ব্যাংকিং ও বিনিয়োগ ব্যাংকিং এর সমন্বয়ে যে নতুন ব্যাংকিং ব্যবস্থা গড়ে উঠেছে তাকে মিশ্র ব্যাংকিং বলে। আমানত ব্যাংকিং এর ক্ষেত্রে জনগণের নিকট থেকে বিভিন্ন হিসাবের মাধ্যমে আমানত সংগ্রহ করা হয় এবং তার হল সংরক্ষণ করে উদ্বৃত্ত অর্থ স্বল্প মেয়াদী বিভিন্ন খাতে ঋণ দেওয়া হয়। অন্যদিকে বিনিয়োগ ব্যাংকিং এর বেলায় ব্যাংক নিজস্ব মূলধন ও বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহ করে, প্রয়োজনে বিনিয়োগ হিসাব খুলে জনগণের নিকট থেকে মধ্যম বা দীর্ঘমেয়াদী আমানত সংগ্রহ করা হয়। অতঃপর তা থেকে ব্যাংক শিল্প প্রতিষ্ঠান সমূহের দীর্ঘমেয়াদী ঋণ দেয় এবং শেয়ার ও ঋণপত্র কিনে অর্থ বিনিয়োগ করে। এছাড়াও ব্যাংকে দায় গ্রাহকের ভূমিকা পালন করে ব্যবসায় প্রতিষ্ঠান গঠনে সহায়তা দেয়। তাই কোনো ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংকে যথেষ্ট নিজস্ব মূলধন সংগ্রহ ছাড়াও যদি বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের নিকট থেকে আমানত সংগ্রহ করে এবং তা থেকে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী ঋণ দেয় ও বিভিন্ন কোম্পানির শেয়ার ও ঋণপত্রে অর্থ বিনিয়োগ করে, তবে তাকে মিশ্র ব্যাংকিং বলা হয়ে থাকে। প্যারা এম সি ভেস ভি এ আই এস এস বলেন, ইন মিক্স ব্যাংকিং দ্য কমার্শিয়াল ব্যাংক প্রমোট দি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ দেয়ার কান্ট্রি অ্যান্ড কাম ফরওয়ার্ড টু প্রোভাইড দি ইনিশিয়াল ক্যাপিটাল টু দ্য নিউলি স্টার্টেড ইন্ডাস্ট্রিজ অ্যালং সাইড দ্য টাস্ক অব প্রোভাইডিং ক্যাপিটাল টু ইন্ডাস্ট্রিজ। মিক্সড ব্যাংকস অলসো পারফর্ম দ্য ফাংশনস অব ডিপোজিট ব্যাংক। অর্থাৎ মিশ্র ব্যাংকিং এর ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকসমূহ দেশের শিল্প উন্নয়নে ভূমিকা রাখে এবং নতুন শিল্পের শুরুতে প্রাথমিক মূলধন সরবরাহে এগিয়ে আসে। শিল্পে মূলধন সংগ্রহের পাশাপাশি মিশ্র ব্যাংকে আমানতে ব্যাংকিং কার্যাবলীও সম্পাদন করে। প্যারা এম এন মিশ্র বলেন, মিক্সড ব্যাংকিং রেফার্স টু দ্যাট টাইপ অফ ব্যাংকিং সিস্টেম ইন উইচ ব্যাংকস অ্যাকসেপ্ট ডিপোজিটস অ্যান্ড গ্রান্ট লং টার্ম লোন। অর্থাৎ মিশ্র ব্যাংকিং হলো এমন ধরনের ব্যাংকিং পদ্ধতি যেখানে ব্যাংক একই সাথে আমানত সংগ্রহ করে ও দীর্ঘমেয়াদী ঋণ মঞ্জুর করে। প্যারা উপসংহারে বলা যায় যে ব্যাংকে বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের নিকট থেকে আমানত সংগ্রহ করে এবং স্বল্পমেয়াদী ঋণ দানের পাশাপাশি মধ্যম ও দীর্ঘমেয়াদী ঋণ দেয় ও সুবিধাজনক বিভিন্ন খাতে শেয়ার ও ঋণপত্র কিনে অর্থ বিনিয়োগ করে তাকে মিশ্র ব্যাংকিং বলে। অর্থাৎ আমানত ব্যাংকিং ও বিনিয়োগ ব্যাংকিং এর সমন্বয়ে এরূপ ব্যাংকের ব্যবস্থা গড়ে উঠেছে। আমাদের দেশে বাংলাদেশ শিল্প সব ব্যাংক বিএসবি, বাংলাদেশ শিল্প ব্যাংক বিএসবি, বাংলাদেশ কৃষি ব্যাংক বিকেবি ও সেই সাথে সোনালী রূপালী সহ সরকারি ও বেসরকারি সকল বড় ব্যাংকই মূলত মিশ্র ব্যাংকিং কর্মকাণ্ড পরিচালনা করে। ৩১৭ তালিকাভুক্ত ব্যাংক কাকে বলে? হোয়াট ইজ স্কেডিউল্ড ব্যাংক? ইংরেজি স্কেডিউল্ড বা শিডিউল শব্দটি বাংলা আবেদনিক অর্থ তালিকা বা ফর্দ তালিকাভুক্ত বলতে ফর্দভুক্ত বা তালিকায় অন্তর্ভুক্তকরণ বোঝায়। তাই তালিকাভুক্ত ব্যাংক বলতে কোনো নির্দিষ্ট বা সংরক্ষিত তালিকার অন্তর্ভুক্ত ব্যাংক সমূহকে বোঝানো হয়ে থাকে। ব্যাংকিং পরিভাষায় দেশের কেন্দ্রীয় ব্যাংকের তালিকার অন্তর্ভুক্ত ব্যাংক সমূহকে তালিকাভুক্ত ব্যাংক বলে। প্যারা ব্যবকাতে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রবর্তিত শর্ত ও নিয়মনীতি মেনে চলার প্রতিশ্রুতি প্রদান পূর্বক যেসব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সদস্য তালিকায় অন্তর্ভুক্ত হয় সেগুলোকে জ্ঞান তালিকাভুক্ত বা তহসিলি ব্যাংক স্কেডিউল্ড ব্যাংক বলে। দেশে ব্যাংকিং সমাজের নেতা হিসেবে কেন্দ্রীয় ব্যাংক স্বাভাবিকভাবে প্রত্যাশা করে যে দেশের প্রতিষ্ঠিত সকল ব্যাংক তার অধীনে থাকবে। কোনো ব্যাংক অধীনস্থ কি না এ বিষয়ে তালিকাভুক্তির মাধ্যমেই মূলত নির্ণীত হয়। ডক্টর এ আর খান এর মতে কেন্দ্রীয় ব্যাংকের আদেশ নির্দেশ মেনে চলার অঙ্গীকারে আবদ্ধ হয়ে কোনো ব্যাংক যদি কেন্দ্রীয় ব্যাংকের সদস্যপদ লাভ করে তখন তাকে তফসিলি বা তালিকাভুক্ত ব্যাংক বলে। প্যারা দেশে মুদ্রা বাজারের অভিভাবক হিসাবে এবং দেশে দেশে একটি সুসংগঠিত ও শক্তিশালী ব্যাংকের ব্যবস্থা গড়ে তোলার জন্য তোলার লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকে তার সদস্য ব্যাংকগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ পরিচালনার জন্য কতগুলো নিয়মনীতি প্রণয়ন করে। তালিকাভুক্ত ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকে কর্তৃক প্রণীত ও আরোপিত এসব নিয়মকানুন মেনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হয়। এরূপ তালিকাভুক্তির কারণে ও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিত নিয়মনীতি অনুসরণ করে বলে তালিকাভুক্ত ব্যাংকসমূহ বিশেষ মর্যাদা ও সুযোগ সুবিধা ভোগ করে। প্যারা উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে সব ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা লাভের উদ্দেশ্যে ও দেশে কার্যকর ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিত নিয়মনীতি মেনে চলার অঙ্গীকার প্রদান পূর্বক এর সদস্য তালিকা অন্তর্ভুক্ত হয় এবং কেন্দ্রীয় ব্যাংক নির্দেশিত নিয়ম কানুন মেনে চলে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে তালিকাভুক্ত ব্যাংক বলে। বাংলাদেশের বাণিজ্যিক ও অন্যান্য বিশেষায়িত ব্যাংকের অধিকাংশই তালিকাভুক্ত ব্যাংক। ৩.১৮ তালিকাভুক্ত ব্যাংকের বৈশিষ্ট্য ফিচার্স অফ স্কেডিউল ব্যাংক। সারা বিশ্বে ব্যাংক বলতে তালিকাভুক্ত ব্যাংককে বোঝানো হয়। বর্তমানে সম্প্রসারিত ব্যাংকের সাথে ব্যবসায়ী জগতে কোনো ব্যাংকে কার্যকর ভূমিকা রাখতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্তি ছাড়া কোনো বিবর্তন তো থাকে না। নিম্নে তালিকাভুক্ত ব্যাংকের বৈশিষ্ট্য সমূহ তুলে ধরা হলো। ১. কেন্দ্রীয় ব্যাংকের সদস্য। তালিকাভুক্ত ব্যাংক বলতে কেন্দ্রীয় ব্যাংকের সদস্য তালিকার অন্তর্ভুক্ত ব্যাংক সমূহকে বোঝায়। তাই তালিকাভুক্ত সব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সদস্য হিসেবে গণ্য। ২. অর্থ বাজারের সদস্য। কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রা বাজারের অভিভাবক, তাই এর তালিকার অন্তর্ভুক্ত ব্যাংক সমূহ অবশ্যই দেশের অর্থ বাজারের অসম্মানিত সদস্য হিসেবে গণ্য হয়। তিন আইন অনুপস্থিত তালিকাভুক্ত সব ব্যাংকেই দেশের প্রচলিত ব্যাংকিং আইনের আওতায় অনুমোদিত ও নিবন্ধিত প্রতিষ্ঠান হতে হয়। তাই ইউরোপ প্রতিষ্ঠান অবশ্যই পৃথক আইনগত অস্তিত্ব বা সত্তার অধিকারী হয়ে থাকে। চার, ন্যূনতম পরিশোধিত মূলধন ও সংরক্ষণ তহবিল তালিকাভুক্ত সব ব্যাংকের একটা ন্যূনতম পরিশোধিত মূলধন ও সংরক্ষিত তহবিল থাকে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী বর্তমানে এরূপ ন্যূনতম মূলধন ও সংরক্ষিত তহবিলের পরিমাণ হতে হয় 100 কোটি টাকা। পাঁচ, কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকে নগদ জমা সংরক্ষণ প্রত্যেক তালিকাভুক্ত ব্যাংকে তার সংগৃহীত ও আমানতের একটা অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। একে নগদ জমা সঞ্চিতি সিআরআর বলে। আমাদের দেশে এরূপ জমার হার হল 7.5%। তথ্যসূত্র বাংলাদেশ ব্যাংক 2005 সালের 25 আগস্ট বাংলাদেশ ব্যাংক তথ্য সার্কুলার অনুযায়ী 1 অক্টোবর 2005 থেকে প্রবর্তিত। সাত, অ্যাস্টারিস্কের পরে আরো শব্দ আছে, তবে ইসলামী শরিয়া এর ভিত্তিতে প্রতিষ্ঠিত ব্যাংকের ক্ষেত্রে 10%। অবশ্য বিশেষায়িত ব্যাংকগুলো এরও তারল্য সংরক্ষণ করতে হয় না। সাত, কেন্দ্রীয় ব্যাংকের অনুসরণ সারা বিশ্ব জুড়ে তালিকাভুক্ত ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম নীতি অনুসরণ করতে হয়। তালিকাভুক্তির ক্ষেত্রে নিয়ম নীতি অনুসরণের বিষয়ে ব্যাংকগুলো এরূপ প্রতিশ্রুতি প্রদান করে। তাই এরূপ অনুসরণে কোনো তালিকাভুক্ত ব্যাংক ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংক তার জন্য শাস্তি নির্দেশনা দিতে পারে। আর, সহযোগিতার সম্পর্ক কেন্দ্রীয় ব্যাংকের সাথে তালিকাভুক্ত ব্যাংক সমূহের একটা সহযোগিতার সম্পর্ক লক্ষণীয় তালিকাভুক্ত ব্যাংকগুলো বিপদে আপদে কেন্দ্রীয় ব্যাংকের যেমনই সহযোগিতা পায় তেমনি তালিকাভুক্ত ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের অনুসরণ করে তাকে সহযোগিতা করে। 3.19 কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত শর্তাবলী কন্ডিশনস অফ স্টেডিউল অব সেন্ট্রাল ব্যাংক তালিকাভুক্ত ব্যাংক কোনো নতুন ধরনের ব্যাংক নয়। দেশে বিদ্যমান ব্যাংকসমূহ যখন কেন্দ্রীয় ব্যাংকের কতগুলো শর্ত পালন সাপেক্ষে তারা তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করে তখন সেই সমস্ত ব্যাংকসমূহকে তালিকাভুক্ত ব্যাংক বলে। নিম্নে বাংলাদেশে তালিকাভুক্ত ব্যাংকের শর্ত সমূহ আলোচনা করা হলো। এক, নির্দিষ্ট পরিমাণ পরিশোধিত মূলধন সংরক্ষিত তহবিল কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্তির জন্য কোনো ব্যাংকের একটি নির্দিষ্ট পরিমাণ পরিশোধিত মূলধন এবং সংরক্ষিত তহবিল থাকতে হয়। বিশ্বের বিভিন্ন দেশে এটা কম বেশি হয়ে থাকে। বাংলাদেশ ব্যাংক আইনের সর্বশেষ সংশোধনী অনুযায়ী বর্তমানে এরূপ পরিশোধিত মূলধন ও সংরক্ষিত তহবিল কমপক্ষে 100 কোটি টাকা থাকা আবশ্যক। দুই, নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষণ প্রত্যেক তালিকাভুক্ত ব্যাংকের তার চলতি সঞ্চয়ী ও স্থায়ী আমানতের একটি নির্দিষ্ট অংশ বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। বিভিন্ন দেশে এর পরিমাণ বিভিন্ন ধরনের হয়ে থাকে। বাংলাদেশে এর পরিমাণ হলো মোট আমানতের 5%। তথ্যসূত্র বাংলাদেশ ব্যাংক 2005 সালের 25 আগস্ট বাংলাদেশ ব্যাংক কর্তৃক সার্কুলার অনুযায়ী 1 অক্টোবর 2005 থেকে প্রবর্তিত। তিন, নির্দিষ্ট পরিমাণ তারল্য সম্পদ সংরক্ষণ প্রতিটি তালিকাভুক্ত ব্যাংকে তার মোট আমানতের নির্দিষ্ট অংশ তরল সম্পত্তি হিসেবে সংরক্ষণ করতে হয়। বাংলাদেশে এই হার নগদ জমা সঞ্চিতি বাদে 13%, তবে ইসলামী শরিয়া ভিত্তিতে প্রতিষ্ঠিত ব্যাংকের ক্ষেত্রে এই হার 10%। পক্ষান্তরে কি বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ কৃষি শিল্প ব্যাংকে কোনো তরল সম্পদ রাখতে হয় না। চার, ব্যাংকিং কোম্পানি অথবা সংস্থা কোম্পানি আইন মোতাবেক প্রতিটি তালিকাভুক্ত ব্যাংকে একটি ব্যাংকিং কোম্পানি কিংবা একটি সমবায় ব্যাংক কিংবা একটি সংস্থা কিংবা দেশে পরিচালিত কোনো আইন অনুযায়ী নিবন্ধীকৃত কোম্পানি হতে হয়। পাঁচ, সাপ্তাহিক প্রতিবেদন দাখিল তালিকাভুক্ত ব্যাংক যেসব আর্থিক কার্যাবলী সম্পাদন করে তার একটা সাপ্তাহিক বিবরণী বা প্রতিবেদন কেন্দ্রীয় ব্যাংকের নিকট দাখিল করতে হয়। প্রত্যেক সপ্তাহের শেষ দিনে এই প্রতিবেদন দাখিল করা প্রত্যেক তালিকাভুক্ত ব্যাংকের জন্য বাধ্যতামূলক। ছয়, সততার নিশ্চয়তা প্রদান প্রত্যেক তালিকাভুক্ত ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে এরূপ নিশ্চয়তা প্রদান করা হয় যে তার কাজ কারবার আমানতকারীদের স্বার্থের প্রতিকূলে পরিচালিত হবে না। সাত, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ পালন প্রতিটি তালিকাভুক্ত ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের যাবতীয় নিয়ম কানুন মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ হতে হয়। যদি তালিকাভুক্ত ব্যাংকে এই নির্দেশ পালনে ব্যর্থ হয় তবে তার বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে। এরা উপরোক্ত শর্তগুলো ছাড়াও তালিকাভুক্ত ব্যাংকগুলোকে এমর্মে কেন্দ্রীয় ব্যাংকের কাছে নিশ্চয়তা দিতে হয় যে তাদের যাবতীয় কাজ রাষ্ট্র ও জনগণের জন্য কল্যাণকর হবে এবং তারা কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বর্তমানে ও ভবিষ্যতে প্রণীত বা প্রণয়নযোগ্য সব নিয়ম বিধি মেনে চলবে। উপরোক্ত শর্তাবলী পালন বা পালনের প্রতিশ্রুতির সাপেক্ষে দেশে বিদ্যমান যে কোনো ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে তালিকাভুক্ত হতে পারে। 3.20 তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত ব্যাংকের মধ্যে পার্থক্য, ডিফারেন্সেস বিটুইন স্কেডিউলড ব্যাংক অ্যান্ড নন স্কেডিউলড ব্যাংক। তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত ব্যাংক উভয়ই আর্থিক মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তাই উভয়ের মধ্যে কার্যগত বিষয়ে যথেষ্ট মিল লক্ষ্য করা গেলেও বিভিন্ন ক্ষেত্রে উভয়ের মধ্যে যথেষ্ট পার্থক্য পরিলক্ষিত হয়। নিম্ন পার্থক্য সমূহ তুলে ধরা হলো, এখানে পার্থক্যগুলো টেবিল আকারে দেওয়া হচ্ছে, তিনটা কলাম করা আছে। প্রথম কলাম পার্থক্যের বিষয়, দ্বিতীয় কলাম তালিকাভুক্ত ব্যাংক, তৃতীয় কলাম অতালিকাভুক্ত ব্যাংক। পার্থক্যের বিষয়, এক, সদস্য পদ। তালিকাভুক্ত ব্যাংক এটা কেন্দ্রীয় ব্যাংকের সদস্য হিসেবে স্বীকৃত, এরূপ সদস্য পদ অর্জনের জন্য ব্যাংক সমূহ কেন্দ্রীয় ব্যাংকে তালিকাভুক্ত হয়। অতালিকাভুক্ত ব্যাংক, ব্যাংক এটা তালিকাভুক্ত না হওয়ার কারণে কেন্দ্রীয় ব্যাংকের সদস্য হতে পারে না। দুই, মূলধন, এর এর মূল ন্যূনতম পরিমাণ মূলধন থাকা অপরিহার্য। বাংলাদেশে তালিকাভুক্ত ব্যাংকের আদায়কৃত মূলধনের সর্বনিম্ন পরিমাণ 100 কোটি টাকা। অতালিকাভুক্ত ব্যাংকের এ ধরনের ন্যূনতম মূলধন আদায় না করলে চলে। তিন, শর্ত পূরণ, তালিকাভুক্ত ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের কতিপয় শর্ত পূরণ করে তালিকাভুক্ত হতে হয়, অতালিকাভুক্ত ব্যাংকের জন্য শর্ত পূরণ আবশ্যক নয়। চার, তারল্য, গ্রাহকদের নিরাপত্তার সাথে এটাকে ভোট আমানতের একটা নির্দিষ্ট অংশ তরল সম্পদের আকারে রাখতে হয়। অতালিকাভুক্ত ব্যাংকে তরল সম্পদ সংরক্ষণের ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই। পাঁচ, কেন্দ্রীয় ব্যাংকে জমা, মোট আমানতের একটা নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখা এর জন্য অপরিহার্য। বাংলাদেশে এর পরিমাণ 5.0%। অতালিকাভুক্ত ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকে অর্থ জমা রাখতে হয় না। ছয়, নিকাশ সুবিধা, এটা কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক পরিচালিত নিকাশ ঘরের সদস্য বলে চেক ড্রাফট ইত্যাদি হতে উদ্ভূত ব্যাংক আন্ত ব্যাংকিং দেনা পাওনা মিটমাট করতে পারে। নিকাশ ঘরের সদস্য না হওয়ায় এর পক্ষে এ ধরনের নিকাশ ঘরের সুবিধা লাভ সম্ভব না। সাত, সাপ্তাহিক প্রতিবেদন, একে এর কার্যাবলী সাপ্তাহিক প্রতিবেদন কেন্দ্রীয় ব্যাংকে দাখিল করতে হয়, কেন্দ্রীয় ব্যাংকে সাপ্তাহিক প্রতিবেদন দাখিলের প্রয়োজন নেই। আট, নির্দেশ পালন, একে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ অনুসারে চলতে হয়, কেন্দ্রীয় ব্যাংকের আদেশের নির্দেশ মেনে চলতে এটা বাধ্য নয়। নয়, অভিভাবক, কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকের অভিভাবক স্বরূপ, এরূপ ব্যাংকের উপর কেন্দ্রীয় ব্যাংকের অভিভাবকত্ব থাকে না। দশ, ঋণ সাহায্য, আর্থিক দুরবস্থার সময় এটা কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করার সুযোগ পায়। অতালিকাভুক্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে কখনো ঋণ সুবিধা পায় না। ১১, ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকের সহযোগিতা পায়। ঋণ নিয়ন্ত্রণে অতালিকাভুক্ত ব্যাংকগুলো সহযোগিতা করতে বাধ্য নয়। ১২, তথ্য সরবরাহ, কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে এরা অর্থ বাজার সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে। অতালিকাভুক্ত ব্যাংক সরাসরি কেন্দ্রীয় ব্যাংক হতে তথ্য পায় না, এদেরকে তালিকাভুক্ত ব্যাংকের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে হয়। ১৩, স্থায়িত্ব, কেন্দ্রীয় ব্যাংকের সদস্য হওয়ায় এরূপ ব্যাংকের আর্থিক সংকটে কেন্দ্রীয় ব্যাংকের সাহায্য করে, ফলে এর আয়ুষ্কাল দীর্ঘস্থায়ী হয়। কেন্দ্রীয় ব্যাংকের সাহায্য থেকে বঞ্চিত হয় বলে অতালিকাভুক্ত ব্যাংক তীব্র আর্থিক সংকটে পড়লে সব ব্যবসায় গুটিয়ে ফেলতে বাধ্য হয়। ১৪, জনগণের আস্থা, দীর্ঘ স্থায়িত্বের কারণে তার সহজেই জনগণের আস্থা অর্জন করতে পারে। জনগণের আস্থা অর্জন করা অতালিকাভুক্ত ব্যাংকের জন্য কঠিন। ১৫, বৃহদায়তন ব্যবসায় সুবিধা, মূলধনের পরিমাণ বেশি হওয়ায় এরা বৃহদায়তন ব্যবসায় সুবিধা ভোগ করতে পারে। মূলধন সীমিত থাকায় অতালিকাভুক্ত ব্যাংকে বৃহদাকারে ব্যবসা পরিচালনা করতে পারে না, ফলে এরূপ সুবিধাও পায় না। ১৬, নিরাপত্তা, এদের প্রতি কেন্দ্রীয় ব্যাংকের স্বীকৃতি আছে বলে এদের সাথে লেনদেন করা নিরাপদ। কেন্দ্রীয় ব্যাংকের স্বীকৃতি না থাকায় অতালিকাভুক্ত ব্যাংকের সাথে লেনদেন করা ততটা নিরাপদ নয়। ১৭, দুঃখ ব্যবস্থাপনা, বৃহদায়তন প্রতিষ্ঠান হওয়ায় তালিকাভুক্ত ব্যাংক ব্যবস্থাপনা দক্ষতর হয়, ক্ষুদ্রায়তন প্রতিষ্ঠান হওয়ায় অতালিকাভুক্ত ব্যবস্থাপনা তেমন দক্ষ হয় না। ১৮, বৈদেশিক বিনিময়, এরূপ ব্যাংকে বৈদেশিক বিনিময় সংক্রান্ত লেনদেন পরিচালনা করতে পারে। অত্তালিকাভুক্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সদস্য নয় বলে বৈদেশিক বিনিময় সংক্রান্ত লেনদেনে অংশগ্রহণ করতে পারে না। 19 প্রতিনিধিত্ব, তালিকাভুক্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ হয়ে কাজ করার সুযোগ পায়। অত্তালিকাভুক্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিত্ব করার সুযোগ পায় না। 20 সেবা প্রদান, এরা জনগণকে অধিক মাত্রায় সেবা প্রদান করতে পারে। সুযোগ ও সম্পদ সীমিত বলে অত্তালিকাভুক্ত ব্যাংক জনগণকে অধিক সেবা প্রদান করতে পারে না। 21 বৈদেশিক শাখা, এরা বিদেশে শাখা খুলে ব্যাংকিং কার্য চালাতে পারে। অত্তালিকাভুক্ত ব্যাংকের তালিকা বহির্ভূত হওয়ায় এদেরকে বিদেশে শাখা খোলার অনুমতি দেওয়া হয় না। তিন দশমিক 21 বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংক সমূহ, শিডিউল ব্যাংক অফ বাংলাদেশ। ব্যাংক বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংক সমূহের মধ্যে বাণিজ্য ব্যাংক ছাড়াও কিছু মিশ্র ব্যাংক ও বিশেষায়িত ব্যাংক লক্ষ্য করা যায়। এর মধ্যে কিছু রয়েছে রাষ্ট্রায়ত্ত রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, কিছু বেসরকারি বা যৌথ মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক অথবা বিদেশি ও বিশেষায়িত ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কর্তৃক সরবরাহকৃত সর্বশেষ ডিসেম্বর 2006 এর তথ্য অনুযায়ী তালিকাভুক্ত ব্যাংক সমূহের নাম, উৎপত্তি বা নিবন্ধন কালে ক্রম অনুযায়ী নিম্ন প্রদত্ত হল। 1 রাষ্ট্রায়ত্ত বা সরকার নিয়ন্ত্রিত ব্যাংক সমূহ, ক রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সমূহ। 1 সোনালী ব্যাংক, 2 জনতা ব্যাংক, 3 অগ্রণী ব্যাংক, 4 রূপালী ব্যাংক, খ বিশেষায়িত ব্যাংক সমূহ। 1 বাংলাদেশ কৃষি ব্যাংক, বিকেবি, 2 বাংলাদেশ শিল্প ব্যাংক, বিএসবি, 3 রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রাকুব, 4 বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা, বিএসআরএস, ও 5 ব্যাংক অফ স্মল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স বাংলাদেশ লিমিটেড, বেসিক। 2 বেসরকারি মালিকানাধীন দেশীয় বাণিজ্যিক ব্যাংক সমূহ, 1 পূবালী ব্যাংক, 2 উত্তরা ব্যাংক লিমিটেড, 3 আরও বাংলাদেশ ব্যাংক লিমিটেড, 4 ন্যাশনাল ব্যাংক লিমিটেড, 5 ডি সিটি ব্যাংক লিমিটেড, 6 ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, 7 ইন্টারন্যাশনাল ফিনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড IFIC, 8 ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড UCBL, 9 দি ওরিয়েন্টাল ব্যাংক লিমিটেড, 10 ইস্টার্ন ব্যাংক লিমিটেড EBL, 11 ইস্টার্ন, 11 ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড NCC ব্যাংক লিমিটেড, 12 প্রাইম ব্যাংক লিমিটেড, 13 সাউদি ব্যাংক লিমিটেড, 14 ঢাকা ব্যাংক লিমিটেড, 15 আল আরাফা ইসলাম ব্যাংক লিমিটেড, 16 সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক লিমিটেড, 17 ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, 18 মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, 19 স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, 20 ওয়ান ব্যাংক লিমিটেড, 21 এক্সিম ব্যাংক লিমিটেড, 22 বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড, 23 মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, 24 পাঁচ সিকিউরিটি ব্যাংক লিমিটেড, 25 দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, 26 ব্যাংক এশিয়া লিমিটেড, 27 দি ট্রাস্ট ব্যাংক লিমিটেড, 28 ট্রাজার ব্যাংক লিমিটেড, 29 দি যমুনা ব্যাংক লিমিটেড, 30 ব্র্যাক ব্যাংক লিমিটেড। পৃষ্ঠা 70, বিদেশি বাণিজ্য ব্যাংক সমূহ। 1 আমেরিকান এক্সপ্রেস ব্যাংক লিমিটেড, 2 স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, 3 হাবিব ব্যাংক লিমিটেড, 4 স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, 5 কমার্শিয়াল ব্যাংক অফ সিলন লিমিটেড CEYLON, 6 ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, 7 সিটি ব্যাংক এন এ, 8 ওরি ব্যাংক WOORI ওরি ব্যাংক, 9 হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন HSBC, 10 আল ফালাহ ব্যাংক লিমিটেড আল ফালাহ ব্যাংক লিমিটেড। 3.22 বাংলাদেশের কতিপয় অতালিকাভুক্ত ব্যাংক সমূহ, সাম নন স্কেডিউল ব্যাংক অফ বাংলাদেশ। যে সকল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে তালিকাভুক্ত না হয় দেশের প্রচলিত ব্যাংকিং আইনের আওতায় গঠিত ও পরিচালিত হয় তাকে অতালিকাভুক্ত ব্যাংক বলে। এরূপ ব্যাংক সাধারণত ছোট আকারে প্রতিষ্ঠিত হয় এবং নির্দিষ্ট এলাকার মধ্যে এর কর্মতৎপরতা সীমাবদ্ধ রাখে। বাংলাদেশে বিদ্যমান অতালিকাভুক্ত কতিপয় ব্যাংকের নাম নিম্নে প্রদত্ত হল। 1 বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, 2 নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, 3 দিনাজপুর ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক লিমিটেড, 4 সৈয়দপুর কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, 5 রাজশাহী ব্যাংক লিমিটেড, 6 দি কুমিল্লা কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, সাত ফরিদপুর ব্যাংক কর্পোরেশন লিমিটেড, 8 প্রেসিডেন্সি ব্যাংক লিমিটেড, 9 শঙ্কর ব্যাংক লিমিটেড এস এ এন কে আর, 10 ইডেন ব্যাংক লিমিটেড ইডিএন, 12 মাদারীপুর কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, 11 নাই 11 কইতালে, 13 আদেশ কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, আদেশ কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড ইত্যাদি। তৃতীয় চ্যাপ্টার সমাপ্ত, পৃষ্ঠা 71 সমাপ্ত।